السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহর ইচ্ছায় বৃষ্টি বর্ষণ হয়, যে আল্লাহর ইচ্ছায় ঋতুর পরিবর্তন ঘটে, যে আল্লাহর ইচ্ছায় মানুষের মনের পরিবর্তন ঘটে, যে আল্লাহর ইচ্ছায় ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম এসেছে, যে আল্লাহর ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ রূপে পাঠিয়ে ইসলাম প্রতিষ্ঠার সুব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেক সময়ে মানুষ কাটা নিয়ে কথা বলা হয়, অনেক বক্তা মানুষ কাটা নিয়ে মজলিস গরম করেন, আমরাও অনেক সময় করে থাকি। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এখন কাটাকাটিই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কিন্তু আজকে আমরা মানুষ কাটা নিয়ে বলবো না। মানুষের দেহের মধ্যে একটা অংশ কাটা নিয়ে আমরা আলোচনা করব, যে সেই কাটাটার হুকুম কি। মানুষের দেহের মধ্যে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত কিছু কাটার আছে, যা কাটতে হয়, মানে কাটা ওয়াজিব, জরুরি। আর কিছু জিনিস আছে যা কাটতে হয় না, কাটা হারাম, কাটলে কাবিরা গুনাহ হয়। আর কিছু জিনিস আছে যেগুলো কাটলেও চলে, না কাটলেও চলে। এখন বিস্তারিত আলোচনা আপনাদের সামনে। মাথার চুল কাটতে হয়, তাই না? মাথার চুল মহিলাদের মতো লম্বা ছেড়ে দিলে হবে না? মহিলাদের আকার ধারণ করলে সেটা জায়েজ না। তারপরে নিচের দিকে নেমে আসুন। মাথার নিচে কি আছে? ভুরু আছে, এটা ভুরু। এই ভুরুর চুল বিশেষ করে পুরুষরা কাটে না। কারা কাটে? মহিলারা কাটে। ভুরুটাকে চিকন করে সুন্দরী সাজে। এই ভুরু কাটা কি হালাল না হারাম? হারাম। ভুরু কাটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন যে মহিলা ভুরু চাঁছে বা কাটে। তারপরে নিচে আর নেমে আসুন। এটা কি বলে? মোচ। এই মোচ কাটা কি? মোচ কাটা হারাম। মোচকে রেখে দিতে হবে লম্বা করে, বুঝতে পারছেন? মোচ রেখে দিতে হবে, চা ছেঁকে খেতে হবে, তাই না? চায়ে ছাঁকরি লাগবে না, ভালো হবে। অনেকে আছে এমন যারা মোচ রেখে দেয় আর চায়ের ছাঁকনি ব্যবহার করে না, মোছাল বলে, মোছাল। হ্যাঁ, মোচ কাটা জরুরি, তার মানে মোচ কাটতে হবে, কেটে ফেলতে হবে। মোচ কাটা ওয়াজিব, মোচ কেটে ফেলতে হবে, যাতে করে আপনার আমার দেশে একটা কথা বলে, মুছের পানি হারাম, শুনেছেন? কথাটা কি ঠিক? কথাটা ঠিক না, কিন্তু কথাটা মানে আছে। তার মানে মোচ লম্বা করে রাখতে হয় না, এমন লম্বা করে রাখবে না যে পানি খাওয়ার সময় তোমার মোচগুলো পানিতে ডুববে, বা ভাত খাওয়ার সময় তোমার প্রথমে মোচে খাবে তারপরে তুমি খাবে না, এত লম্বা মোচ রাখা জায়েজ না। মোচ কেটে ফেলতে হবে না চেঁচে ফেলতে হবে? চাঁচা জায়েজ না? জায়েজ না। চাঁচা মানে ব্লেড দিয়ে খুর দিয়ে অনেকে চেঁচে ফেলে, এটা ঠিক না ব্যাঠিক? ভুল ব্যাঠিক। সুন্নত হচ্ছে কি? কাঁচি দিয়ে ছাঁটা, কাঁচি দিয়ে ছাঁটা হচ্ছে সুন্নত। তারপরে একটু নিচে নেমে আসুন, এদিকে ওদিকে, এটাকে কি বলে? দাড়ি, অনেকে বলে দাঁড়ি, দাঁড়ি নয়, দাঁড়ি হচ্ছে এটা, আর এটা হচ্ছে দাড়ি, চন্দ্রবিন্দু ছাড়া দাড়ি। দাড়ি কাকে বলে? দাড়ি বলা হয় এখান থেকে নিয়ে, এই কান থেকে নিয়ে সামনের দিক, এই মোচ পর্যন্ত, আর এই দিক থেকে নিয়ে নিচে যদ্দূর যায়, এটা কি? দাড়ি। আচ্ছা, এই ঠোঁটের নিচের এটা কি? এটা কি? দাড়ি। এটা কি? দাড়ি। হ্যাঁ, এই গলাতে যদি কারো হয় আলাদা কথা, কিন্তু এইগুলো কি? থুতনির নিচে দাড়ি। এই সাইডে এগুলো কি? দাড়ি। এ নয় যে না এটা দাড়ি নয় এটা চেঁচে ফেলা হবে, কি এই থুতুর নিচে এটা দাড়ি নয় এটা কেটে ফেলা হবে। এই দাড়ি রাখা সুন্নত? হ্যাঁ সুন্নত, নবীর সুন্নত, বরং সমস্ত নবীর সুন্নত দাড়ি রাখা, তাই না? কিন্তু এই সুন্নতের হুকুম কি? বিয়ে করা সুন্নত, তাই না? কিন্তু বিয়ে করা অনেক সময় ওয়াজেব হয় না, হয় না? বিয়ের হুকুমটা কি? সুন্নতের হুকুমটা কি? তরিকা, সুন্নত মানে তরিকা, সেই তরিকার হুকুমটা কি? ওয়াজিব। সুতরাং দাড়ি রাখা ওয়াজিব, আর দাড়ি ছাঁটা হচ্ছে হারাম, কাবিরা গোনা। হুজুর পুরোটাই একবারে কি ছানা চলবে না? একবারেই ছানা চলবে না তা নয়, সাহাবাদের কিছু আমল অনুযায়ী বোঝা যায় যে আপনি এক মুঠি ধরে এই বাকি অংশটা থুতুরির নিচে, তা বলে এইখানে ধরলে হয় না, অনেকে চালাক করে এইখানে ধরে, এইখান থেকে বলে এই যে হুজুর আমি এইটি কেটেছি, চালাকি করে, তাই না? থুতুনির নিচে, যে এখানে থুতুনি যেটা বলে, থুতুনির নিচে ধরে বাকিটা যদি আপনি ছাড়তে চান তো আপনার জন্য জায়েজ, কিন্তু উত্তম হলো কি, আফজাল হলো কি, দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছেড়ে দিতে বলেছেন। মশলা বোঝা গেল? চলুন আর একটু নিচে যান। আপনার বুকে গায়ে অনেক সময় অতিরিক্ত লোম, হ্যাঁ একটা কথা বলে নি, মহিলাদের যদি কোনো জায়গায় দু একটা দাড়ি বের হয় সেটা তুলে ফেলা যাবে নাকি সাদের জন্য হারাম? মহিলাদের যেহেতু দাড়ি নেই, কেন দাড়ি নেই বলুন তো? মহিলাদের দাড়ি নেই কেন? বলে মহিলারা গিরগির করে বেশি, তো দাড়ি কামাবার সময়ে, এটা কামানো নাই কিন্তু ওরা বলে আর কি, দাড়ি কামানোর সময়ে ওরা মুখ বন্ধ রাখতে পারবে না, ফলে গাল কেটে যাবে, এই জন্য মহিলাদের দাড়ি নেই, এটা ওরা বলে। যেহেতু মহিলারা সবসময় গিরগির গিরগির বক বক বক বক করে থাকে, সব মহিলা না, তো যাই হোক ওরা বলে থাকে, তো মহিলাদের সাধারণত দাড়ি হয় না, যদি বাই চান্স দু একটা কোনো কোনো মহিলার হয়, তাই না? দেখবেন এখানে হয়ে যায়, তো এইটা তাদের জন্য নষ্ট করা জায়েজ, কারণ এটা তাদের জন্য স্বাভাবিক না, অস্বাভাবিক, অস্বাভাবিক হলে আপনি তুয়ে ফেলতে পারেন। এবারে মনে করুন আপনার বুকের লোম হয়েছে, পিঠে লোম হয়েছে, এই লোমগুলো তুলে ফেলতে পারেন না? পারেন না, আপনার জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ। চলে যান নাভির নিচে, নাভির নিচে যে লোম পুরু হয়ে থাকে এবং লজ্জাস্থানের আশেপাশে যে লোমগুলো আছে, এই লোমগুলো চেঁচে ফেলা কি? চেঁচে ফেলা না ছেঁটে ফেলা? চেঁচে ফেলা না ছেঁটে ফেলা? চেঁচে ফেলা, এখানে ছাঁটা নয়। আচ্ছা, মাকসুদুল মুমিনিন আছে যে যে ব্যক্তি কাঁচি দিয়ে গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করে সে গরিব হয়ে যায়, পড়েছেন আপনারা? কে পড়েছেন? কাঁচি দিয়ে গুপ্তাঙ্গের লোম ছাঁটলে নাকি গরিব, এটা ফালতু কথা, বাজে কথা, এটা বাজে কথা। বরং সুন্নত হল যে আপনি ব্লেড দিয়ে বা খুর দিয়ে চেঁচে ফেলবেন, ইস্তেহদাদ আছে, ইস্তেহদাদ, ইস্তেহদাদ মানে কি? লোহা ব্যবহার করা, লোহার খুর বা ব্লেড। এখন যদি বলেন হুজুর ওই রিমুভার ক্রিম পাউডার ইত্যাদি দিয়ে চলবে, কারণ উদ্দেশ্য একই, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সমস্যা নেই। কিন্তু সুন্নত হল কি, লোহা ব্যবহার করা, খুর বা ব্লেড ব্যবহার করা। আচ্ছা কতদিনের ভিতরে চাঁচতে হবে হুজুর? আমি ব্যস্ত মানুষ বুঝলেন, সময় হয় না, আসি আর ঘরে খাই আর শুয়ে পড়ি, সময়ই হয় না। তো কতদিনের ভিতরে চাঁচা জরুরি? কদিন? চল্লিশ দিন। চল্লিশ দিনের ভিতরে আপনাকে চেঁচে ফেলতে হবে। বগলের লম, বগলের লম চেঁচে ফেলতে হবে না কেটে ফেলতে হবে না তুলে ফেলতে হবে? তুলে ফেলতে হবে। পারবেন ছিঁড়তে? ওরে বাবরে, যদি পারেন তো ভালো, আর না হয় আপনি ছেড়ে ফেলুন, চেঁচেও ফেলতে পারেন। বগলের লম, লম আপনাকে পুরুষ মহিলা সবারই লম হয়, সেই লম পরিষ্কার করে ফেলতে হবে। রিমুভার ক্রিম ব্যবহার করতে পারেন, কিন্তু এ হলো কি, লোহার কাঁচি ইত্যাদি দ্বারা আপনি পরিষ্কার করবেন। এই হলো মোটামুটি আমাদের লোমের ব্যাপারে, আমাদের দেহের লোম যে কোনটা কি করতে হয় সেই সম্পর্কে। আমি বলেছিলাম যে আজকের আলোচনা হলো দাড়ি কাটা নিয়ে, দাড়ি ছাঁটা নিয়ে। আচ্ছা দাড়ি কাটা এবং ছাঁটা আমি প্রথমেই বলে দিলাম যে যদি এক মুঠির ভিতরে হয় কাটা, তার কথা আমি বলছি, কিংবা যারা দাড়ি চেঁচে ফেলে একদম তার কথা বলছি। যারা ভাবির কথা শুনে নবীর কথাকে, বিবির কথা শুনে নবীর কথাকে প্রত্যাখ্যান করেন তাদের জন্য বলছি। জেনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও তার পূর্বে যত নবী এসেছেন সমস্ত নবীর দাড়ি ছিল, তাই না? এমনকি শুধু আমাদের নবী না, বরং অমুসলিমদের মহাপুরুষদেরকেও দেখবেন তাদের কি ছিল, দাড়ি ছিল। এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত যারা মহাপুরুষ বলা হয় ওদের কাছে, বড় পুরুষ, বড় মানে সম্মানিত ব্যক্তি, তাদের কি আছে, দাড়ি আছে। দাড়ি হচ্ছে পুরুষের পৌরুষ, দাড়ি হচ্ছে পুরুষের প্রতীক, দাড়ি হচ্ছে পুরুষের চিহ্ন, দাড়ি না থাকা মহিলার চিহ্ন। প্রত্যেক নবীর দাড়ি ছিল। হুজুর একটা দলিল দিতে পারবেন কোরআন থেকে যে প্রত্যেক নবীর বা কোন নবীর দাড়ি ছিল? বলতে পারবেন? কোরআনে হারুন আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম ক্বালা ইয়া ইবনা উম্মা লা তাখুযু বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাক্তা বানী ইসরাঈল ওয়ালাম তারকুব কওলি, সূরা তাহা 94 নম্বর আয়াতে এই উল্লেখটা আছে। হে আমার সহোদর ভাই, তুমি আমার দাড়ি ধরো না। তার মানে এত রাগ হয়েছে দাড়ি ধরে চুল ধরে মানে মারবো আর কি। তখন হারুন কি বললেন মোসাকে, তুমি আমার দাড়ি ধরো না। তার মানে দাড়ি ছিল না, ছিল না? নিশ্চয় ছিল। তো দাড়ি নবীদের দাড়ি এটা ছিল। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদিহ, আল্লাহ ওদেরকে হিদায়ত করেছেন। কাদেরকে? আগে কার কথা বলা হয়েছে, কাদের কথা বলা হয়েছে? নবীদের কথা, নবীদের কথা বলা হয়েছে। এবং বলা হয়েছে আল্লাহ তাআলা ওদেরকে হিদায়ত করেছেন, ফাবি হুদা হুমুক তাদে, অতএব তাদের হিদায়ত নিয়ে তোমরা হিদায়ত পাও, তাদের নির্দেশনা নিয়ে তোমরা পথ চলো। সমস্ত নবী দাঁড়িয়ে রাখলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রাখলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সুন্দর ছিলেন, দাড়ি ছাড়া না দাড়ি সহ, দাড়ি সহ। তাহলে তার মতো চেহারা আপনি করলেন না কেন? নিশ্চয়ই আপনার মনের ভিতরে কোনো কিছু সন্দেহ আছে, কোনো কিছু সমস্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ ঘন দাড়ি ছিল, মানে কানা আযীমুল লাহিয়া, তার বড় দাড়ি ছিল, কাসিরুল লাহিয়া, তার অনেক দাড়ি ছিল, আর কাসিফুল লাহিয়া, তার মানে ঘন দাড়ি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই দাড়ি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে সুন্দর ছিলেন। পূর্ণিমার রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকতেন, সাহাবারা বলতেন কখনো পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম আর কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দিকে তাকাতাম, আমাদের মনে তুলনায় হস্ত, আমরা জানতে পারতাম না যে পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার রাসূলের মুখ চেহারা বেশি সুন্দর, আমরা পূর্ণিমার চাঁদ থেকেও বেশি সুন্দর মনে করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে। দাড়ি, এই দাড়ি সহ সুন্দর। আর এমনি সুন্দর দেখবেন না, আপনি মানুষই যখন বয়স হয়ে যায় আপনার যুবককেও ভালো লাগে দাড়ি, কিন্তু মানুষের যখন হুজুর আপনি বলছেন যে দাড়ি সুন্দর, জান্নাতে দাড়ি থাকবে নাকি? কেন দাড়ি থাকবে না? যেহেতু সেটা হচ্ছে বদলার জায়গা, সেটা হচ্ছে বিনিময় ভোগ করার জায়গা, সুফল ভোগ করার জায়গা। আর এখানে দুনিয়া ইবতিলা, দার ও ইবতিলা, আপনাকে পরীক্ষা করা হয়েছে, দাড়ি দিয়ে আপনাকে সুন্দর বানানো হয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষ যখন বুড়িয়ে যায়, গালগুলো তুবড়ে যায়, তখন আপনার গালটাকে সুটল লাগায় কিসে? এই দাড়িতে। আপনার ত্রুটি ঢেকে রাখে এই দাড়িতে। তো দাড়ি হচ্ছে সৌন্দর্য, দাড়ি হচ্ছে সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি সহ সুন্দর ছিলেন। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তোমার আদর্শ কে হবে? কোন হিরো না, যে হিরোর দাড়ি নেই, বা হিরোর এইরকম দাড়ি ছিল, ফ্রান্স কাটিং, কি কি কাটিং আছে সব, এই কাটিং এর দাড়ি ছিল আপনি রাখলেন। অনেক দাড়ি পাইকারি দাড়ি হয়, অনেক দাড়ি কি বলে বহু রকমের দাড়ি আছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার মডেল হওয়া দরকার। কোন প্লেয়ার, কোন খেলোয়াড়, কোন অভিনেতা আপনার হিরো হওয়া, আপনার কোন হিরো আপনার মডেল হওয়া উচিত না। আপনি যেহেতু মুসলিম, আপনি ইমান এনেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি ভালোবাসা আপনার আছে, এবং সমগ্র মানুষ মানব মণ্ডলী থেকে তাকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসার কারণে আপনি তাকে ভালোবাসেন, আর যাকে ভালোবাসেন তার চেহারাকে অবশ্যই ভালোবাসেন। আর তার চেহারাতে দাড়ি ছিল, আর আপনি আপনার চেহারায় দাড়ি রাখলেন না, তার মানে আপনার ভালোবাসা মেকি ফাঁকি। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম নমুনা। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে। আল্লাহ সাক্ষাৎ কামনা করেন না করেন না? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না হবে না, আপনি কামনা করেন চাই না করেন, যদি আপনি পালাতে চান তবুও আপনার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হবে। ওয়াল ইয়াউমাল আখিরা, পরকাল, পরকালে যেতেই হবে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর আল্লাহকে স্মরণ করে। যখন আল্লাহকে আপনি স্মরণ করেন, আল্লাহর জিকির করেন, তখন নবী আপনার উত্তম নমুনা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, চাও যে তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসতে হবে। ফাত্তাবিউনী, তাহলে তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহ মাফ করে দেবেন। আর আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল আর বড় দয়াবান। নিশ্চয়ই আপনারা শুনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, সমস্ত নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দাড়ি ছিল না? ছিল না। প্রথম খলিফা, তার পরে শ্রেষ্ঠ মানুষ দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দাড়ি ছিল না? ছিল না। তারপর তৃতীয় খলিফা যুন-নুরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বেটির জামাই হযরত ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দাড়ি ছিল না? ছিল না। তার দাড়ি ধরে তাকে হত্যা করা হয়, তাই না? চতুর্থ খলিফা, আজকে খুতবা চতুর্থ খলিফার ব্যাপারে ছিল, যে খলিফাকেও শহীদ করা হয়েছে, সেই খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর জামাই। যখন তিনি ইন্তেকাল করেন তখন তার মেয়ে মজুদ সেই জামাইয়ের কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দাড়ি ছিল না? ছিল না। আপনার দাড়ি আছে না নেই? দেখুন আপনি খেয়াল করে, আপনি আপনার গালে হাত দিয়ে দেখুন আপনার দাড়ি আছে না নেই। এবার শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন উমার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লিহা ওয়াহফুশ শাওয়ারিব, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। তার মানে মুশরিকরা যেটা করছে তোমরা করো না। সেটা কি কাজ? দাড়ি ছেড়ে দাও, দাড়িকে বাড়াও, আর মদ ছেটে ফেলো। মুশরিকরাই বিপরীত করত, কি করত, লম্বা করে মোচ রাখত, টাঙ্গি মোচ, টাঙ্গি মোচ বলে না, টাঙ্গি মোচ, টাঙ্গি বুঝেন তো, টাঙ্গি, টাঙ্গি দেখেন নাই, কুরুলের মতো এরকম হয়, এরকম মারে তো, এই টাঙ্গির মতো মোচ, এইভাবে এটা হচ্ছে মোচ। ওরা মোচ রাখে আর এটাকে কি করে, চেঁচে ফেলে, চেঁচে ফেলে। তো মুশরিকরা এটা করে, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহফুশ শাওয়ারিব ওয়াফুল লিহা, তোমরা মদ ছেটে ফেলো, দাড়িকে ছেড়ে দাও, আনহিকুশ শাওয়ারিব ওয়াফুল লিহা, মদকে ছোট ছোট করে ছেটে ফেলো আর দাড়িকে ছেড়ে দাও। আর তাওফির মানে হল ইবকা আই উতরুকুহা ওয়াফেরা, বেশি বেশি করে দাড়ি ছেড়ে দাও, ওয়া ইফাউহা তারকুহা আলা হালিহা, আর ইফা হচ্ছে যে নিজের অবস্থাতে দাড়িকে ছেড়ে দাও, নিজের অবস্থায় ও বেড়ে যাক, দাড়িতে হাত দিও না। আচ্ছা একটা কথা আছে, যে ব্যক্তি দাড়ি ছাড়বে না সে ব্যক্তি জান্নাতে গিয়ে লাইলি মজনুর বিয়ের বরযাত্রী যাবে, শুনেছেন আপনারা? হ্যাঁ, যারা শুনেননি তারা ভালো কথা, আর যারা শুনেছেন তারা শুনুন, লাইলি মজনু জান্নাতে বিয়ে হবে বলে, ওই যে প্রেম করে মারা গেছে না, বলে প্রেমের মরা শহীদ, আর এরা তো বলে প্রেমের মরা জলে ডোবে না। আমাকে একজন বলছে, হুজুর প্রেমের মরা জলে ডোবে, বলে কি করে জানলেন, বলছে ওই যে একটা ফিল্ম দেখেছিলাম, ফিল্মটার নাম কি, এই যে জাহাজে ডুবে গেল, টাইটানিক, সবাই জানে টাইটানিক ফিল্ম দেখেছি, হুজুর প্রেমের মরা শেষ কালে দুজনে জলে ডুবে মারা গেল, তো যেটা বলেছে প্রেমের মরা জলে ডোবে না, এটা ভুল কথা, তাই না? ওরা বলে, বরং হাদিস আছে, জাল হাদিস আছে, যে প্রেম করে যে মারা যায় সে শহীদ হয়, এতে কিন্তু ওদের দোষ নেই, দোষ হচ্ছে ওই যে যারা হাদিস মানে বানিয়েছে, বলে প্রেমের মরা শহীদ, বলে লাইলি মজনু বিয়ে না করেই মারা গেল, বিয়ের আগেই মারা গেল, ওরা প্রেম করে মারা গেছে, ওরা শহীদ, ওদের জান্নাতে বিয়ে হবে, তাদের বরযাত্রী কারা হবে, যারা হাত দেবে না, তারপরে গাড়ি মোটি দেবে না, বুঝতে পারছেন, যারা তৈরি থাকুন বরযাত্রী গেলে, লাইলি মজনু বিয়েতে বরযাত্রী খেতে হলে দাড়িতে হাত দেওয়া হবে না, বাজে কথা, এটা বাজে কথা, বরং সত্যি কথা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তিনি বলেছেন দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দাও। খালিফুল মাজুস, এখন মুশরিকদের কথা বলা হলো, মুশরিক মানে কি, পৌত্তলিক, মূর্তি পূজক, এখন বলা হচ্ছে অগ্নি পূজকদের কথা, মাজুস মানে হচ্ছে অগ্নি পূজক, যারা অগ্নির পূজা করে, লিআন্নাহুম কানু ইউকাসসিরুনা লিহাহুম ওয়া ইউতাউউলুনা শাওয়ারিব, অগ্নি পূজক তারা করত কি, দাড়ি কি করত, ছাড়ত কিংবা চেঁচে ফেলত, আর মোচকে লম্বা করত, অতএব তাদের বিরোধিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন ফিতরাতিল ইসলাম, ইসলামের প্রকৃতি হল, ইসলামের প্রকৃতি হল গোসল, আল গোসল ইয়াউমাল জুমা, জুমার দিনে গোসল করা, জুমার দিনে গোসল করা মানে, কেন অন্যদিনে গোসল করা হবে না, অন্যদিনে গোসল যদি আপনার ফরজ হয় করতে হবে না, হবে না, ওটা তো আলাদা কথা, আর জুমার দিনে যদি আপনার গোসল ফরজ নাও হয় তাহলে জুমাতে আসার আগে গোসল করা, অনেকে বলছেন ওয়াজিব, জুমার জন্য খাস গোসল করা অনেকে বলছেন ওয়াজিব, ওয়াজিব না হলেও সুন্নত আছে, এ সুন্নত। সুতরাং জুমার দিনে গোসল করা হচ্ছে ইসলামের প্রকৃতি, আর ওয়াল ইস্তিনান মানে দাতন করা, ওয়া আখযুশ শারিব মদ ছেড়ে ফেলা, ওয়া ইফাহুল লিহা দাড়িকে ছেড়ে দেওয়া, ফাইনাল মাজুস কারণ অগ্নি পূজকরা, তুফি শাওয়ারিবাহা মোচ লম্বা করে, ওয়া তুহফি লিহাহা আর দাড়ি ছেটে ফেলে বা কেটে ফেলে, ফাখালিফুহুম সুতরাং তোমরা তাদের বিরোধিতা করো, খুদু শাওয়ারিবাকুম তোমাদের মোচ ছেটে ফেলো, ওয়া আফু লিহাকুম এবং তোমাদের দাড়িকে ছেড়ে দাও, দাড়ি বাড়তে দাও। সহি মুসলিমে আবদুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমির না বে ইহফা ইশাওয়ারিব, আমরা আদিষ্ট হয়েছি যে আমরা কি করব, মদ ছেড়ে ফেলব, ওয়া ইহফা আল-লিহিয়া এবং দাড়ি আমরা ছেড়ে দেব, দাড়িকে বাড়াবো। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুজ্জুস শাওয়ারিব মদ ছেড়ে ফেলো, ওয়া আরখুল লিহা আর দাড়ি লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও, আর অন্য এক শব্দে আছে আফুল লিহা দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দাও, জুজ্জুস শাওয়ারিব আর মদ ছেড়ে ফেলো, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা আর ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করো না। তাহলে কি হল, ইহুদি খ্রিস্টানরা দাড়ি রাখে না, মোচ রাখে। অগ্নি পূজকরা দাড়ি রাখে না, মোচ রাখে। মুশরিক পৌত্তলিক বা মূর্তি পূজকরা দাড়ি রাখে না, মোচ রাখে। তোমরা সববারই বিরোধিতা করো, কি করো, মোচ ছেটে ফেলো এবং দাড়ি লম্বা করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনে আব্বাসের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওয়ালা তাশাব্বাহু বিল আআজিম ইফুল লিহা। এখানে আরেকটা কথা আছে, অনারবদের বিরোধিতা করো। অনারবদের বিরোধিতা করো মানে আরবের রীতি হলো দাড়ি রাখা, আর অনারবদের রীতি ছিল দাড়ি না রাখা। সুতরাং অনারবদের তোমরা বিরোধিতা করো এবং দাড়ি রাখো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই একজন। আপনি যদি যে জাতির, যে আপনি যদি পশ্চিমের অনুকরণ করছেন তো আপনি একজন পশ্চিমী, আপনি যদি পূর্বের অনুকরণ করছেন আপনি একজন পূর্বের লোক, আপনি যদি খেলোয়াড় আপনি তাদের একজন, আর আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুকরণ করছেন তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দলভুক্ত, তার উম্মত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদেরকে ছেড়ে অন্যের সাদৃশ্য অবলম্বন করে। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না। ওয়ালা বিল নাসারা, আর না খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো, এদেরও সাদৃশ্য অবলম্বন করা হবে না। একটি হাদিসে আছে যে এক ব্যক্তি, অগ্নি পূজকের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এলো, দেখা গেল তার মুখে দাড়ি নেই কিন্তু লম্বা লম্বা মোচ আছে, থুতনিতে দাড়ি নেই আর ওষ্ঠে মানে এই যে কি বলে এটাকে, এই গালের ঠোঁটের উপরে এখানে মোচ যেখানে হয় লম্বা লম্বা মোচ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাজা, অবাক হয়ে বললেন, এটা কি? কালা হাজা দিনুনা, লোকটে বলল এটাই আমাদের ধর্ম। তার মানে আমাদের ধর্ম কি, দাড়ি চেঁচে ফেলতে হবে আর মোচ লম্বা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকিন ফি দীনিনা আন নুহফিয়া শাওয়ারিব ওয়া নুফিয়া লিহিয়া। কিন্তু আমাদের দিন হল যে আমরা মোচ ছেঁটে ফেলব আর দাড়ি ছেড়ে দেবো, দাড়ি লম্বা করব। অন্য এক বর্ণনায় আছে যে তোমাকে মা হামালাকা আলা হাজা, তুমি এটা করেছো, তার মানে দাড়িকে চেঁচে ফেলেছো আর মোচ লম্বা করেছো, এটা করতে তোমাকে কে উদ্বুদ্ধ করলো? কালা ইন্না রব্বি আমারানি হাজা, আমার রব আমাকে আদেশ করেছে। আমার রব মানে আমাদের রাজা, আমাদের রাজা আমাদেরকে আদেশ করেছেন। ফা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ আমারানি আন ওয়াফফিরা লিহিয়াতি, বরং আমার রব আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে আমি আমার দাড়ি ছেড়ে দেব এবং মোচ ছেড়ে ফেলব। ওয়ালাকিন রব ওয়ালাকিন্না রব্বি আমারানি বি ইফাই লিহিয়াতি ওয়া কাসসি শারিবি। এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অন্য শব্দে বলছেন, ওয়াই লাকুমা মান আমারা কুমা বিহাজা। এখন দুটো লোক এসেছিল, সেখানে বলে তোমাদেরকে এটা কে করতে বললো, কে আদেশ দিয়েছে তোমাদেরকে দাড়ি চেঁচে ফেলবে আর মোচ লম্বা করে রাখবে? তো বলল যে আমাদের কিসরা, আমাদের কিসরা, আমাদের বাদশা এটা বলেছেন। তো বললেন, না বরং আমার রব আল্লাহ তাআলা আমাকে বলেছেন যেন আমি মোচ ছেঁটে ফেলি এবং দাড়ি ছেড়ে দিই। তাহলে বুঝতেই পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে তাকিদ, এই তাকিদ কি এই কথার প্রমাণ নয় যে দাড়ি ছেড়ে দিতে হবে এবং মোচ ছেঁটে ফেলতে হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কখনো কসম খেতেন এবং বলতেন যে, ওয়াল্লাযী আকরামার রিজালা বিল্লিহা। এটা প্রমাণিত নয়, ইতিহাসে কোন কোন জায়গায় দেখা যায় যে তিনি কসম খেয়ে বলতেন, সেই আল্লাহর কসম যিনি পুরুষকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন, যিনি পুরুষকে দাড়ি দিয়ে সম্মানিত করেছেন। আপনারা নিশ্চয়ই দেখবেন একজন দাড়িওয়ালা আর একজন বেদাড়িওয়ালা, সম্মান কে, কার সম্মান বেশি? ও ও, রাজনীতির কথা আলাদা, ওদের ব্যাপার আলাদা। ওদের ওখানে যার টাকা আছে তার সম্মান আছে, টাকা যার সম্মান তার, বর্তমানে তাই, টাকা থাকলে সম্মান আছে। কিন্তু আমাদের যদি দিনে মসজিদে নামাজ পড়তে যান, সম্মানটা কার বেশি, দাড়িওয়ালার না দাড়িহীনের? দাড়িওয়ালার সম্মান বেশি। ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন, হালকুল লিহিয়াতে মুসলা, দাড়ি চেঁচে ফেলা হচ্ছে মুসলা, মুসলা মানে অঙ্গচ্ছেদ করা, আর অঙ্গচ্ছেদ করা ইসলামে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঙ্গচ্ছেদ করতে নিষেধ করেছেন। ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ বলেছেন, ইয়াহরুমু হালকুল লিহিয়া লিল হাদিসিস সহিহা ওয়ালাম ইউবিহু আহাদ। দাড়ি চেষে ফেলা বা ছেঁটে ফেলা হারাম, সহি হাদিসের কারণে দাড়ি ছেঁটে ফেলা বা চেঁচে ফেলা, হালক হালক মানে হচ্ছে চেঁচে ফেলা, চেঁচে ফেলা হারাম। কালা ইবনুল কাইয়িম, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়ানফারিদুর রাজুলু আনিল মারআতি বিল লিহিয়া, দাড়ি নিয়ে পুরুষ মহিলা থেকে পৃথক, ফামাইয়িজহু আলাইহা, সুতরাং তোমরা ওই মহিলা থেকে পৃথক হওয়ার জন্য দাড়ি রেখে দাও, তোমরা দাড়ি রেখে দাও। আর পুরুষের পৌরুষ হল, তার পরিপূর্ণতা হল দাড়ির মধ্যে। আমি এখানে কথা মাথায় ঘুরঘুর করছে, সেটা হচ্ছে যারা সেলুনে কাজ করে তাদের জন্য কি দাড়ি কেটে দাড়ি ছেঁটে পয়সা উপার্জন করা হালাল না হারাম? সবাই একমত, সবাই বলছেন হারাম, আপনারা শুনুন, সবাই বলছেন হারাম, আমি কিন্তু বলিনি। তো যাই হোক, এটা হচ্ছে যে যেটা হারাম সেটা সহযোগিতা করে উপার্জন করা হচ্ছে হারাম। ইমাম কুরতুবী বলেছেন, লা ইয়াজুজু হালকুল লিহিয়া ওয়ালা নাতফুহা ওয়ালা কাসুহা, দাড়ি চেঁচে ফেলা জায়েজ নয়, ইমাম কুরতুবী বলছেন। ওয়ালা নাতফুহা, নাতফুহা মানে দেখবেন শুরুতে যখন মানুষের যৌবন আসে তখন দাড়ি বের হতে শুরু হয়, তাই না? তখন দেখবেন অনেকেই মাটি দিয়ে, অনেকে ধান দিয়ে ছেড়ে ছেড়ে ফেলে, দিয়ে শিং ভেঙে বাছুরের দলে মিশতে চায়, বা শিং ভেঙে বাছুরের দলে মিশে, জানেন তো, মানে আমি বাছুর এখন ছোটই আছি, আমার এখন দাড়ি বেরো নেই, ছিঁড়ে ফেলে, দাড়িকে ছিঁড়ে ফেলে, এটা হালাল না হারাম? হারাম। তেমনি কাস, কাস মানে হচ্ছে ছাঁটা, এই ছাঁটাও হচ্ছে হারাম এবং তার পরিমাণ আপনাদেরকে বলা হয়েছে। আর এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে দাড়ির চাঁচা বা ছাঁটাটা বহু বেশি আকারে দেখা দিয়েছে, বিশেষ করে মুসলিমদের দেশে অমুসলিমদের প্রাধান্য, অমুসলিমদের আধিপত্য বেড়ে যাওয়ার ফলে তারা নিজেদের সংস্কৃতি, তারা নিজেদের সভ্যতা মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা অমুসলিমদের বিরোধিতা করো। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে দাড়ি চাঁচাতে রয়েছে চার রকম পাপ, দাড়ি চাঁচাতে রয়েছে চার রকম পাপ, মনে রাখবেন। নম্বর এক, মুখালাফাতু আমরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিহ বিল ইহফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের বিরুদ্ধে আচরণ। ফালিয়াহযারিল লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, রাসূলের বিরোধিতা করা যাবে? রাসূলের বিরোধিতা করা বিশাল পাপ। তাহলে প্রথম পাপ হল কি, যে দাড়ি চাঁচে বা ছোট করে ছাঁটে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী। নম্বর দুই, এই দাড়ি চাঁচাতে রয়েছে কাফেরদের বা অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খালিফুল মুশরিকিন, খালিফুল মাজুস, খালিফুল ইহুদ ওয়ান নাসারা, খালিফুল আজিম, তোমরা অমুসলিমদের, এক কথায় তোমরা অমুসলিমদের বিরোধিতা করে দাড়ি তোমরা ছেড়ে দাও। নম্বর তিন, এতে রয়েছে তাগইরু খালকিল্লাহিল্লাযী ফীহি তাআতুশ শাইতান, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির বিকৃতি সাধন, যাতে রয়েছে শয়তানের আনুগত্য। আল্লাহর সৃষ্টির বিকৃতি সাধন, তার মানে এটা আল্লাহর সৃষ্টি, আর এই সৃষ্টিকে আপনি নষ্ট করছেন, এটা হচ্ছে শয়তানের আনুগত্য। কেন না? শয়তান যখন মালউন হয়, অভিশপ্ত হয়, তখন সে আল্লাহর কাছে কিছু বর চেয়ে নিয়েছিল, তাই না? শক্তি চেয়ে নিয়েছিল, তার মধ্যে এই কথা বলেছিল, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনাম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি এই এই করব, তার মধ্যে এটা করব যে তাদেরকে আদেশ করব, ফলে তারা আদেশ পালন করে কি করবে, আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটাবে। তাহলে শয়তানের আদেশে মানুষ আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়, আর যারা দাড়ি চেঁচে ফেলে তারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায় এবং শয়তানের আনুগত্য করে। এখন বলে হুজুর, তাহলে নাভির নিচের লোমগুলো ওটাও তো আল্লাহর সৃষ্টি? না, ওটা আল্লাহ আদেশ করেছেন, আর এটা আল্লাহ নিজে নিষেধ করেছেন, এই জন্য আদেশ আর নিষেধের মধ্যে পার্থক্য, যেটা আদেশ করেছেন সেটাকে কেটে ফেলতে হবে আর যেটাকে নিষেধ করেছেন সেটা কাটা যাবে না, তাতে থাকবে শয়তানের আনুগত্য। এই হল সংক্ষেপে তিন নম্বর। আর চার নম্বর হচ্ছে তাশাব্বুহু বিন্নিসা, মহিলাদের অনুকরণ করা, মহিলাদের সাদৃশ্য অবলম্বন করা, আপনার চেহারাটাকে তেল পাড়া করে মহিলাদের মতো হতে চাওয়া। আর এতে রয়েছে মহিলাদের সাদৃশ্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে অভিশাপ করেছেন যে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে, মহিলাদের লিবাস পরে, মহিলাদের মতো কথা বলে, মহিলাদের মতো চালচলন করে ইত্যাদি। মহিলাদের সাদৃশ্য অবলম্বন করলে সে অভিশপ্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, সেই মহিলাকে আল্লাহ আল্লাহ রাসূল অভিসম্পাত করেছেন যে পুরুষদের মতো হতে চায়, ছোট ছোট চুল কেটে প্যান্ট শার্ট পরে পুরুষদের মতো হতে চায়, আর সেই পুরুষকে অভিশাপ করেছেন যে মহিলাদের মতো হতে চায়, ছাপা শার্ট পরে, তারপরে ছাপা লুঙ্গি পরে, তারপর ধরুন মহিলাদের মতো চালচলন চলে কথা বলে, তারপরে আপনার দাড়ি চেঁচে মহিলাদের মতো চেহারা করে। শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম সৌদি আরবের এক মুফতি তিনি বলেছেন, মান হালাকা লাহিয়াতাহু বাদাল ইলমি বিল হুকমি মুসিরান আলা যালিক ফাফিলুহু কাবীরা, যে ব্যক্তি জেনে শুনে যে এটা মানে হারাম, হারাম জেনে শুনে যে ব্যক্তি দাড়ি চাঁচবে বা ছাঁটবে সে তার কাবিরা গুণা হবে। ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও সৌদি আরবের মুফতি তিনি বলেছেন, তারবিয়াতুল লিহিয়া ওয়া তাওফিরুহা ওয়া ইরখাউহা ফরযুন লা ইয়াজুজু তারকুহ, দাড়ি ছেড়ে দেওয়া বা দাড়ি রাখা, দাড়ি রাখাটা হচ্ছে এমন ফরজ, উনি কি বলছেন এমন ফরজ, আর আমাদের কাছে ফরজ ও ওয়াজিবের কোনো পার্থক্য নেই, মানগত একই, এমন ফরজ যা বর্জন করা জায়েজ নয়। আর ইয়াউমাল কিয়ামাতি ইউতরাদু উনাসু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনিল হাউদ ওয়াস সাবাব, কিয়ামতের দিনে কিছু মানুষকে হাউজে কাউসারের পানি পান করানো হবে, তাই না? অনেক মানুষকে পানি পান করানো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের হাতে পান করাবেন, আর কিছু মানুষকে ফেরেশতা দুরহাও, এই ভাগ ভাগ দুরহা দুরহা করে তাড়ি দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবেন আমরা, ওরা হচ্ছে আমার উম্মতি, তোমরা ওদেরকে তাড়াচ্ছ কেন? ফেরেশতা কি বলবেন? সোহকান সোহকান লা তাদরি মা আহদাসু বাদাক, দুরহ, আপনি জানেন না, আল্লাহ রাসূল গায়েব জানতেন না, আপনি জানেন না যে ওরা আপনার পরে কি কি করেছে, তার মধ্যে দাড়ি চাঁচা হচ্ছে একটা জিনিস, আর হালকুল লাহিয়াতে মুজাহারা, যারা দাড়ি চাঁচে তারা প্রকাশ্যে পাপ করে, যেমন যারা সিগারেট সিগারেট খায় ফুস করে মুখে ধোঁয়া মারে, প্রকাশ্যে পাপ করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মাতিন মুআফা ইল্লাল মুজাহিরিন, সমস্ত উম্মতকে ক্ষমা করা হবে তবে তাকে নয় যে পাপ প্রকাশ্যে করে, পাপ প্রকাশ করে, অতএব যারা প্রকাশ করে এবং দাড়ি চাঁচে তাদের পাপ হচ্ছে এমন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আচ্ছা, তারপরে ফোকাহা ফাকির কিতাবে তারাও বলেছেন যে দাড়ি চাঁচা হচ্ছে হারাম। আহনাব বিন কায়েস তা কানা আতলাস লা লাহিয়াতালাহু, আহনাব বিন কায়েস একজন বড় আলেম ছিলেন, তার দাড়ি ছিল না, কারো কারো দাড়ি থাকে না, তাই না, দাড়ি হয় না, তো তার সাথীরা তার শিষ্যরা বা তার জাতি বলল কি, ওইদের না আন্নাস তারাইনা লিল আহনাফে লাহিয়া বি 20 আলফান, আমরা চাইছিলাম যে উনি একজন বড় আলেম দাড়ি নেই, আর দাড়ি না থাকলে তার একটা মানুষের যে একটা মর্যাদা একটা মাহাত্ম সেটা ফুটে ওঠে না, যদি আমরা পারতাম তো 20,000 দিয়ে, 20,000 দিনার বুঝলি রাম, যাই হোক 20,000 দিয়ে আহনাফের জন্য দাড়ি কিনে দিতাম। অবশ্য নকল দাড়ি লাগানো যায় না, যেমন ফিল্মে করা হয় বা নাটকে যাত্রাতে করা হয়, নকল দাড়ি লাগানো যাবে নাকি? না না, নকল দাড়ি লাগানো যাবে না, তার মানে আফসোস করছেন যে আর এত বড় আলেম হয়ে তার দাড়ি নেই। আরেক আলেমের জন্য কায়েস ইবনে সাদ বিন উবাদা, তিনি খাজরাজের আমিরদের মধ্যে একজন ছিলেন, তার দাড়ি ছিল না, তো তার আনসার আনসার বললেন ওয়াল্লাহি লাউ কানাতিল লিহিয়া তুস্তারা লাস্তারাইনা লাহু লিহিয়াতান লিয়ুকমিলা রাজুলান আও লিয়াকমুলা রাজুলান, আল্লাহর কসম যদি দাড়ি কিনতে পাওয়া যেত, মানে অরিজিনাল দাড়ি, যদি কিনতে পাওয়া যেত তাহলে ওনার জন্য আমরা দাড়ি কিনে দিতাম, যাতে পুরুষত্ব পূর্ণ পরিপূর্ণতা লাভ করত, পুরুষত্ব পরিপূর্ণতা লাভ করত। সূরা আল কাজী বলেছেন, ওয়াদিত্ত লাউ আন্নালি লিহিয়া বিশরাতে আলাফ দিরহাম, ওনারও দাড়ি ছিল না। সূরা আল কাজী তিনি বলছেন যে আমি 10,000 দেব যদি আমার দাড়ি হতো। আর আজকের দিনে ফাকাম ইউবযিলু মিনাল আমওয়ালিল তাখাল্লুসি মিনহা, আজকে কত লোকে বলছে যে হায়রে পয়সা যদি আমার হতো তো দাড়িটা আমি সকাল সকালে চেঁচে আসতাম, সকাল সকাল চেঁচে আসতাম। আমার একটা গল্প মনে পড়ছে, আমাদেরই মনির ভাই একবার ব্যাংকে গেছিল, তো দাড়ি দেখে সে ব্যাংকওয়ালা বলছে আর কি যে ও সাজা, ও সাজা শিল শিল হা জানা ওতে খামসারে আল, বুঝলেন। আজকাল তো দাড়ি দেখে ঠাট্টা করে, চাচা বলে, লাদেন চাচা বলে, তারপরে আরো কিছু বলে, আপনার থেকে বয়সে বড় সেও আপনাকে চাচা বলে, আর দাড়ি হলেই মোতাওয়া, দাড়ি না থাকলে মোতাওয়া নয়। দেখেন যারা দাড়ি রাখে না তারা মোতাওয়া নয়। মোতাওয়া মানে কি? মোতাওয়া মানে হচ্ছে অনুগত, আল্লাহর অনুগত বান্দা। আমাদের দেশে বলে সুফি সাহেব, আমাদের দেশে বলে সুফি সাহেব, ওটাও ঠিক না, সুফি কথাটা ঠিক না, তার মানে পরহেজগার ব্যক্তি। তো মোতাওয়া মানে হচ্ছে যে তার মধ্যে তা আছে, আল্লাহর আনুগত্য আছে, ভালো কথা, কিন্তু দাড়ি থাকলেই মোতাওয়া, দাড়ি না থাকলে মোতাওয়া নয়। আবার তারা বলে কুল্লু মোতাওয়া খারবান, মোতাওয়ারাই হচ্ছে, দাড়ি ওলারাই হচ্ছে মুশকিল। কিন্তু ভাই প্রত্যেক কালো জাম হয় না, তাই না? আর প্রত্যেক সাদা চর্বি হয় না, চকচক করলেই সোনা হয় না, নিশ্চয়ই এর মধ্যে কিছু তফাত আছে, চিনতে শিখুন, বুঝতে শিখুন। ঠাট্টা ব্যঙ্গ করে হয় দাড়ি নিয়ে, যারা দাড়ি নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে তারা কাফের হতে পারে, তাই না? তো এ বলছে এ এগুলো কি রেখেছো, এগুলো চেঁচে ফেলাও, আমি তোমাকে 5 রিয়াল দেবো। তো মনির ভাই বলছে তুমি, তোমার দাড়ি নাই কেন, তুমি দাড়ি রাখো, আমি তোমাকে 10 রিয়াল দেবো। কি বলেছেন? ভুল বলেছে। পয়সা দিয়ে মানুষ দাড়ি চাইছে, আর আমরা পয়সা দিয়ে দাড়ি চেঁচে ফেলতে চাইছি। সুতরাং আফসোস আজকের দিনের মানুষদের জন্য যে আমরা নবীর আনুগত্য করি না, বিবির আনুগত্য করি, ভাবির আনুগত্য করি। তাই ভাবি বলল, বিবি বলল, এখন থেকে বড়া লাগে, পরে রেখো, পরে রেখে নিও এখন থেকে, হ্যাঁ এই বয়সে দাড়ি রাখা ঠিক না। আর আপনি মাশাআল্লাহ বাসর রাতে দাড়ি ছিল, সকালবেলায় সেলুনে গিয়ে সাফান সাফা একদম পরিষ্কার করে চলে এলেন নতুন নতুন বর হয়ে। কার আনুগত্য করলেন? বিবির আনুগত্য করলেন। আল্লাহুল মুস্তাআন। সুতরাং আল্লাহ, আল্লাহর পানে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন নবীর আনুগত্য করি, আমরা যেন নবীকে মানতে পারি, নবীকে মানতে পারি। আর নবীর বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেন আমরা কারা আনুগত্য না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين